شبه يهودينا نصارينا والأميين أدي نكيوات بميستكن نفس في دار واشة إبه مكة مشركن نفس في دار واشة أسلمتم تيباميهم بولباك يمن جنفين هي فإن أسلموا فقد اهتدوا فإبامهم بولباك يمن جنفين إبه إسلام وجنم فقد اهتدوا إبامهم نفس هداء اللي بينكن كشوري وإن تولوا أدي إبامهم مون أمر على قصفنما فإنما عليك البلاغ خليك فانكم أتشواني اما ایکانی فور کو دینومے اللہ کی رسالت فور کو دینومے قبول قرمان قرون ای ابامی ہنگے کمے کے واللہ بصیر بالعباد ادی اللہ سبحانہ و تعالی اڑ تکوں گے ہریھا کمے بللوا وڑگیم وا رس کلاں گے می یہودین کے واہکا می آیت کو می بیان وگیم منی یہودین ابامی ہن اختلاف وگتی ابامی ہن کے گاتن علم او مفہو گئے علم او مفهو گئے بامی ہوں اختلاف وگتی کری گئے آیتو کے بیان کرو بانی رسول اللہ صلی اللہ علیہ وسلم حسد ویریوی سے بامی ہوں کلی فان رسول کما گئے فنو مفهو گا ایک کری گئے می ہوں اقرار وگن تبی احد وگن تبی رسول اللہ صلی اللہ علیہ وسلم رسول کما گئے فنو بما ایکو ایک کلی فان ایمان بما اہن نمی سے کلی فان رسول کما گئے وڈا گئے نو ما ایکو گئے بامی ہوں کلی فان حسد ویریوی کلی فان جدل قرآن فری بامی ہوں اللہ اکبر بنی خلیق فانا بہم جد القرآن فرہ فنا خلیق فانا ودال واہ تیمن نم میتی بھی اللہ کی من تیری وی گنے ائی تیمن کلی فانا تبائی تیمن کلی فانا اصحاب کن وسید بھی اللہ بولا با کی من گن گن وقل للذین اوتوا الکتاب والامیین اسلمتم اے یہودی نہ مکہ کے مشرکون نہ مکہ کے مشرکون یہودی نہ ورگ گائک بولو میں اوے فہم اے مکہ کے مشرکون می ہوں نہ کی کیوان تی بہن ਕੋਈ ਕੀ ਵੈਂਤੀ ਬੈਨੂ ਐਮੀ ਹੁਨ ਅੱਲਾਹ ਸੁਭਾਨ ਵਤਾਲ ਕੀ ਤੀ ਕੁਰਾਨੁ ਗਾ ਚੈਲੰਜ ਕੁਰਬ ਵੈ ਫਵਨੀ ਤੀ ਬੈਮੀ ਹੁਨ ਗਿਨਸ ਬਲਾਹੇ ਨਿਕੰ ਕੁਰਾਨੁ ਗੇ ਐਮੇ ਆਇਤੇ ਵਸ ਨਵਤ ਐਮੇ ਸੂਰਤੇ ਵਸ ਨਵਤ ਕੁਰਾਨ ਫਦੇ ਹੰ ਕੁਰਾਨ ਇਸ ਤੀ ਬੈਮੀ ਗਿਨਸ ਬਲਾਹੇ ਮੀ ਬੈਮੀ ਨਾ ਕੀ ਵੈਂਤੀ ਬੈਨੂ ਬੈਮੀ ਹੁਨ ਮੁਲਿਮ ਵਸ ਮਦਦ ਹੋਦੀ ਯਹੂਦੀਨ ਗੇ ਇਲਮ ਰਿਗੇ ਕੀ ਬੈ ਯਹੂਦੀਨ ਗੇ ਮੀ ਹੁਗੇ ਕੀ ਬੈ ਐਮ ਵੈਂ ਅੱਲਾਹ ਸੁਭਾਨ ਵਤਾਲ ਵਹਿ ਕੁਰਬ ਬਨੀ ਯਹੂਦੀਨ ਨਾ فنو کیواتی میہم مکہ کے مشرکون خلیفان ویدار وبلواشے اسلمتم تیبا میہم اسلام وجین ہے بولا با کی من گم فین ہے امیہم اگو تک کھن تک کوفیا میہن سیدا لبین تے بولا با خلیفان کو بس پھلو اھا فین میہن سیدا لبین امیہم مون امرا گوس فینما خلیفان دنا ہے خلیفان ونی اللہ کی رسالت فور کو دیو میں ہدایت دیکھے ومنی کلاں گائی پھلو گئے ekalaange kudrat terikamu ge dasuge wani hidayat dekkemun ekalaange irada kurawi miha kashe hidayat dakkawani ekalaange kalege faanu ge zimma ayki kalege faanu ge wazifa ayki mistakunna timan allah ge risalata for ko devume gabul kurmanu kurun ei emi hunge kameke kalege faana kan egen eves faafennete emi hunga bulu nukuriyas emi hunga bulu nukuris kalege faana kan eves faafennete gabul kurima ege عذاب ایگے فافہوری امی ہن نہ ہے اللہ بصیر بالعباد اللہ تعالی اڑ تکوں گے کندت مولا بللوا وڈگم وا رسکلاں گے ان الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم ہم کروں اللہ کے آیت تک کافر وی می ہوں می آیت کے یہودی می گواہ کے بیان کرو بنے اللہ سبحانہ وتعالی اللہ کے آیت تک کافر وی می ہوں ادی نبی بے کلوں قتل کر می ہوں یہودی می ہوں گا تاں اتھن اتھن نبی بے کلوں می ہوں قتل کر زکریا کے فان قتل کر لیے می ہوں زکریا کے فان کے دار کلوں یحییٰ کے فان اس قتل کر لیے دے نبی اللہ سبحانہ وتعالی کے ویقتلون الذین یأمرون بالقسط من الناس ادی می استہوں گے ترین می ہوں نہ ہیو نصیحت دین تی بھی اتبا یک اس قتل کر اہانو بے بے یہودی نہ کی میستہوں گے تریں امی ہننا عدل وری وما انصاف وری من امر قران تی بھی علم رنگ گے تریں اتھ بہ کو امی ہن گتل کو فوانی فبشرهم بعذاب الیم کلی فان امی ہننا خبر دے وارے دین دنی عذاب امی ہننا ہوری کم گے گدا فدا وین دنی عذاب اے بہ امی ہننا ہوری کم گے خبر کلی فان بہ امی ہننا دے وارے می بہ امی ہننا ہن ہونی ہر دو مسنوہی فان امر قرے ویما می می ہن ہیلن ہدی می می ہن ہیلن ہدی ای مس تم اننی وسن ہیر دو اللہ ادی وٹی گن ننی بہ میں امتحان کر بما اہم بہ مس می اننی وس فونی فونیا ہن ہیر دو ہے بعد ہن ہیر دو اس نو اہن دو ہا کے ور کم ہن ہور فن نا کا মিবামিহু মিহেদিগতাকি থানে বান্দুমি কুরি বান্দু কোফা মাস্তাল লাভায়ং এতনা বাদ্দাহ বান্দু কোফা মি বাহাট্টানে আনে দোহ গোসমি ইফানি ফাহিম বলান তেমান নামে ওন হি দোহা কোন ইফামে মানে এহেন দোহা কো তেমান নামে গোসি ফিমাস দেন মিবামিহু গে তেরে গে টিভি মিমিহু না নাসিহাই তেরবি মিহু নাসিহাই তেরবি মিহু মিবামিহু গে তেরে গে টিভি তিহান নাহাদার তি আল্লাহ গে আমর ফুলং হিলাতে তি বামিহু তিহাদানি নাহাদার হেম গোতাম মিবামিহু না হিও কান্তে তাকান আমর কুরি এতাব্বাই কো মিবামিহু গাতুলু কুরি إهان بابا يهودي نكي الله يكرى بافاني أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين إبامهن كي إبامهن عمل تن الله باطل كرى بميهن باطل وغم باميهن أي يميهن دين وغم يميهن كرى عمل تن إبس كهل سواب يميهن كن سواب كي رسول الله صلى الله عليه وسلم ودايا كن ومفهو إبامهن دين إباني الله منصوح كرى بافا دين رسول الله صلى الله عليه وسلم إبامهن تبعن وجنما إباميهن إباميهن دين وغم হেউ কামে কফাওয়ানা মে হুরি হ্যা কামে বাতিল বেগেমবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া গেসে আদি আখিরাতু গেসে দুনিয়া গেসে কান্ত বাতিলুই আখিরাতু গেসে বামি নক একেচ্চে বেসনাই ওয়া মা লাহুম মিন নাসিরিন আদি বামি হুনা মাদদ দেনে এবস ফরাতে বেস কিয়ামে দুহ গনওয়ানে মাদদ দেনে বেস ফরাতে নওয়ানে মি বামি হুম মুসলিমুন আদম আপনা নিতি মান্নামে মিতিবি তিমান্নামে নং আল্লাহ লাগা ফাতানে কে ইসওয়ার বিয়াকি ইয়ামিদ সতি তিমান নামে নারে দেন আল্লাহ কে রাসূল আয় আল্লাহ ওয়াহি কোরবানি কালে ফানে মুনা বিদাল বেলারে মেজা মারাং এ দে বেলার মারাং এ দেশ তিয়ে বামি হুন আখিরাং হুরি কাম গওয়ান্যা আখিরাং এ মে আরাম হুরি তা মারু মা ফাহু গে তানা দেবে এম বুন বিদাল বেলার মারাং এ দেরে দুয়া হক সুদে নে দেন তেমি হু মারাকা আদি দুনিয়ে গেম মে গিনা দুহু তিবুমা এ দে বায় কি হসে মি হুন আল্লাহ ওয়াহি কোরবা ফানি বামি হুন কে বিস মাদদ বেরিয়াক এ দুয়া হক নওয়ানে ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون كليف فان دكي ودا نغنى وانه فتن بايد ديون ميهم فتن بايد ديون ميهم ايبهي فتن هساعد ديون ميهم ايجي حكم تدنگان ايجي علم انجنم نصيب لبون ميهم اي يهودين ترين تبي اي ايميهم حبرون habrum mikiani emi hunge ahbar ei emi hunge terega tibi ilmu herin ali fande ke wadana gon naung he yud'una ila kitabillah emi huna gowalewe allahuge fota rujuwuma eba hikiti qur'ana rujuwuma li yahkuma bainahum emi hunge deme duga faisala kuruma niya kuruma allahuge fota rujuwawang emi huna gowale jehindu summa yatawalla fariqun minhum emi hunge teren bayem mi hun bayaku jamaate ge mi hun muno amra ala de wa hum mu'ridun furagaste halu পুরগাস্তে হালু বাইম মিহু ইব্বা মিহু তাবাবি এগে তেরেগা আব্দুল্লাহ ইবনে সালাম ফাদা বেবে কালুম এবে কালুম নাকি ইহুদি দীনু গে ইলমু এরিম বড়েসি এন নামে ইসলাম দিন আওমা এহুগে ইব্বা মিহু নং ইসলাম দিন ফোর আওমা এহু এমিহু ইসলাম দিন তাবাবিজ আল্লাহ গে রাসূল আং ইব্বা মিহু তাবাবিজ এগে তেরেম বাইম মিহু এ জামাত এগে মিহু এমিহু ফুরগাস্তি দে এমিহু নং আল্লাহ গে ফতা ফতুগা ওয়াগতং এমিহুগা মেদুগা হুকুম কুরুমাগ গোয়ালেবে হিন্দুগা এগে তেরে জামাতে গেমিহু মুনো আমরালা ফুরাগাস্তি এমরিদে যালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানান নার ইল্লা আইয়ামান মা'দুদাত ওয়া গাররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন একং এহেম বিগতাকি এমিহুন তিবি আমিল্লা নাফসা কি বুরওয়ারিয়েগে কংগতাগা এমিহুম ইব্রানি গিয়ামে দহুগা আহারমেন গায়াকু নারকায়াগা আলিফানেন নবিহেনে খান্ডা এলিগেমবা দুয়াসকোলা কুমেনুই এ দুয়াসকোলা কি এই মিমিহুম বনাগতুগে এই মিমিহুম গেরিহা দায়াগেন আলোকাং কুরি দুয়াসকোলা সাআলিস্তুহু এ সাআলিস্তুহু মুসাকে ফানু এ তাওরাত বাল্লাবায় কে ফানু ওয়াডাগেন নি তুর ফরবদাই গাতা তুর ফরবদা কারেন কে ফানু ওয়াডাগেন নেবি এ বাগুতুগা সামিরি কিয়া মিহাকু এমিহুনা নাসিহাই দিগেন এমিহুম গেন গুলুনু গহানাত বিরবায়গেন হেদি গেরিয়ে এ গেরিয়াং এ বামিহুম আলোকাং কুরি এমিহুম বুনি মুসাকে ফানু দেম ওয়াডাগেন এগেরি আন্দাজ দেবি বিরুয়ালেবি আদি বিমচ্চা ওয়াগেতরং এব্বা বুরুয়ালেবি মচ্চা গান এব্বা উকালেবি আদি সামিরিয়া এনা বড় উগুবাতে বেস্তেবি এই এনা দুনিয়ে গে হুরিহা হিন্দাকু মিহাকু এনা গে আগেন নবী হেবে গোতা মিহাকু কারবারং এনা ওয়ানিফাডে গে গোতে দে এনা মিহাকু কারবারং এনা দুয়ান বিরো দুফিলান দুয়ানি এনা তিমানা কারন ওয়ার তিমানা কারন ওয়ার এনা এ উগুবাং এনা মারদু হাদদান দেন এনা লিবুনি মূসা গে ফানু এ বাগতুগে এ বামি হুন নাসিহাই তেরবি তি বামি হুন তি আলকান কুরি এচ্চাকি তি বাতিল এচ্চাকে তি ইলাহেন নুনে আল্লাহ সুবহান ওয়া তাআলা তি বামি হুন ইলাহ কি এ বাগতু এমি হুন আলকান কুরি ইলাহ গেরি এ তি কুন্ডি কুন্ডি কল্লেবি হিন্দুগা এমি হুন নিকামেতি বেগেন দিয়া এবাগুতু গেমি হংগে হিত্তা কা ঈমান তরিকাম ওয়াইন এবাগুতু এবাগুতু এমি হং গাবুলু কুরি তিমান নামেন না এসালিস তো হে কুরউনি ওয়া রব্বুল ফাফাই কি এহেম বেগে মি বামি হং মি বনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ কামাগে ওয়াডায়গে وقرهم في دينهم ما كانوا يفترون اميهن اميهنگه دينوگه كهيدي فيه اميهن دوگو هدا اولون كانتتا رسول الله صلى الله عليه وسلم اچا اللهگه دينوگه مچا اميهن هدا اولون بوتان تان اميهن دينوگه كهيدي فيه ايكيسه كي كوبا اسلام دين تباوم فاستو فهميهن تي اسلام دين قبول نكور اميهن ايكي ها بودو كيسه اسلام دين قبول نكورون اي ورب بودو كيسه اي اميهن اميهنگه دينوگه هدي دوگوتا কিহা বড় দগু তাকিং এমি হং হেদি এমি হুন এঙ্গে হালুগে এমি হং এবনানি আল্লাহ গ রাসূল নুন এতি আল্লাহ গ রাসূল না জিবরিল গে ফান হাকিগাতুগা খিয়ানা চেরিবি আসলু হাকিগাতুগা রাসূলাকু এমে ফাহ গ রাসূল আন্নান জি হেনি আমা বানু ইসরাইল মি হং গে তেরেনে ইবা আমি হুম মিহেদি দগু তা মি বামি হং গে দিনুগা মি মনা কে হিদিনি এই দিনা বানু মনা করে মি এমি হং হেদি দগু তা এ দগু তা হুগে সাও মি বামি হুন ইসলাম উম গে তাওফিক নুলি পুনি গিনা মি হুন মি বামি হং গে فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون تمن الله باميهم ادوه ادوه كامد اف شك نواد وه جماع قران دو دم وان كينن هي بسنا ربل بسنا ربل اخر دن كينن هي وان تمن الله ادوه ادوه كامد اف شك نواد وه بهي قيام ادوه باميهم جماع قران وان هندو ادوه كي اي ووفيت كل نفس ما كسبت قم من نفسك بس نفسك كوري কান্তত্তাহুগে জাজা হিসাব বরাবর দেবেনে দুহে দুহাকি ওয়াহুম লা ইযলামুন এদুহুগে এবস মিহাকান আনিয়াভেরিয়ান নুয়েবেনে আল্লাহ ইনসাফেরে ওডিগান্নওয়ানে দুহুগা এবস মিহাকা আনিয়াভের নুয়েবেনে কোয় মিহাকুস কিতামমে কুডানামে সেওয়ামালে কফি মিহা তিলাফাতুগে এনা ফিননানে কান্তা আদি কিতামমে কুডানু বায়াকামে কফাওয়া মিহা বেস তিলাফাতুং এক এনা ফিননানে কান্তা قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير قل اي محمد غفانك عليك فان ودار واشه اي هداب رسكلاكو اي هريها كمك غير رسكلاكو تؤتي الملك من تشاء ابا الله ادي ودي غنواميهك ابا الله وري كان ديفامو رسكان ديفامو وتنزع الملك ممن تشاء اديب الله يراد كرب ميهك كيبان وريكان اتلوامو وتعز من تشاء اديب الله يراد كرب ميهك عزت دفامو وتذل من تشاء اديب الله يراد كرب ميهك نكمت كربامو بيدك الخير مريها هيكم بني اب الله ايبلغي انك على كل شيء قدير اما كرم اب الله هريها كم جمعچا قلدوم انت يودكم وارس كلاغي ইজ্জত কি আল্লাহ দেবাইচ মিহুই কুরা কাল এনা কুরা কামেগে সবাবু নে ইজ্জত লিবেন আল্লাহ এঙ্গে বিখান্তক কুরিমা আল্লাহ ইজ্জত দেবানি দুনিয়েগা আল্লাহ এঙ্গে বিগতাং উড়নিমা এ আল্লাহ দেবাইচ ওয়ালিল্লাহিল ইজ্জত ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন আল্লাহ ইকরামান আল্লাহ হারে হুরিহা ইজ্জতে মিলকু গেমানি হুরিহা ইজ্জতে লিবোডি গেমানি আল্লাহ হারে নে গলাং রাসূল আরে দে মুমিনুন আরে মিহু কি তাম্মে মিহসাকুম আসলু দেখে গত কি মিহসাহু গে কুরিমাতিগা বড়ুয়ে খিবুরুয়েরি উমন্নে মিস্তাকুং এনাং ইজ্জাই কুরআন কুরিমাতি গে ফাদা বড়ে তিজাব্বার নামি হাকু ইজ্জাই কফফানে এহেন নামাবেস এনা গে গায়েবুগা এনা এনাই কুরিমাতিন দায়রাং এনা আদিমাং এচ্চি কিয়াম ফারহান মিহু মিস্তাকুং গে হিতাকুন হুননা এনা মে এবস ইজ্জাতে আসলু ইজ্জাই তেরি মি ইজ্জাই লিবিগেন ওয়া মি হুননাকি মিস্তাকুং এনা গে নেতি এনাং ইজ্জাই কুরুং এনাকে গায়েরু হাজিরুগা এনাং ইজ্জত করুন এই ইজ্জতাকি আল্লাহ সুবহান ওয়া তাআলা দেবাইচ্চেন ইজ্জতাকি এই আদি নিকামেতি কামা কিবেস আল্লাহ সুবহান ওয়া তাআলা দেবাইচ্চ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস বুকরা বাফাবে ওয়ালা তুইজ্জু মান ওয়ালা ইয়াইজ্জু মান আদাইত ইবা আল্লাহ এমি হাকা দুশমন ওয়েজ্জে মি হাকা ইজ্জত লিবেন গতে নো না ইজ্জত দেনে ফারাতেন নো আনে ওয়ালা ইয়াযিল্লু মান ওয়ালাইত আদি ইবা আল্লাহ এমিহাকা রহমাইত্তেরি বডি গেন্নে মিহা এনা নিকামেতি কুরআন হেম ফরাতে নওয়ানে মিহাকা নিকামে চেন্নু কুরাবেনে না আল্লাহ গুলুং গায়েম ওয়ে জামিহা নিকামেতি কুরাবেনে এবস ফরাতে নেই আদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুশমন ওয়ে জামিহাং ইজ্জত দেন ইতুর এবস ফরাতে বেস নেই ema Allah ga ipol ga mi huriya kam bani Allah amru kurabani ekalang enge go tang ulashi ekalang tawado veri washe Rasulullah sa hadis basul ga aswawe ma tawado alillahi ahadun illa rafa'a Allah taka evves miha ku tawado veri nuweye enage izzen Allah nu fullawa go taka ebahi Allah taka miha tawado veri vejjiya Allah ve miha ge izzen u fullawane eko shakke vesi miistam ga kurmati ga bodave ga ulay mihunga izzaten nonnaane miistam kurmati ni kameti kam faal kuran jihene erun Allah subhanahu wa taala mi haka izzat devana di miistam ga hituga se enage izzat davan tulijul layla fin nahari wa tulijun nahara fil layl iba Allah reegand waddamu e duwalu ge teriya adi duwalu waddamu me reegand ge teriyan ebahi reegand fahuga duwalu ade duwalu fahuga reegand wa tukhrijul hayya min al mayyit adi marwafa taketin ba Allah dirihunna taketi nerubamu e marwafa taketin ege maane ki insana furatam wujudu ga es neti Allah subhanahu wa taala insana nerubani furana alu vafa ane maane ki gabru takun ha marwafa wani kon ena dirubafa alun Allah e nerubani wa tukhrijul mayyita min al hayy adi dirihunna taketin marwafa taketi nerubafa rate iba Allah e ege maane ki dirihunna miha enage ajalu hama kon ena marwe gendaane ena marwe gendaane wa tarzuqu man tashaa'u bighayri hisab adi iba Allahu rizqu devamu e iba Allahu irada kurabbi mihaka bighayri hisab evs haddin neti evs hisaben neti ba Allahu edi wodigen fi mihaka rizqu es devamu e evs haddin neti la yattakhidhil mu'minuna al kafirina awliya'a min dunil mu'minin wa man yaf'al dhalika falaysa min Allahi fi shay'in illa an tattaqu minhum tuqaa ويحذركم الله نفسه والى الله المصير الله وهي قرباني مؤمن كافر ابامي هونگه رحمت ترين كم گنا هداش ابس مؤمنه كافركو رحمت تري حكم گنا هداش كافركو رحمت تري گوت گنو بهٹین اهن نمس كافرنا همي كن بهٹین گول مكي مثال كبين لغوامي گولون وي فاريگه گولون افتا گولون تب بي ودان اهن نمس رحمت تري كم گه گولون kafar kanu be ben e islam dinu ga warabboda mana kurabba fa kame kafaruna rahmatteri kamuge gulun gaim kurun ege sababu muslimuna libe fahuri gellun ta tarikha balalima finnana andalus e spain mihar spain etanu ga muslimun kitan aharweri kan kuri muslimun ufeddun tan emihun ufeddi emihun ge ufeddun ta europe mihun da maagati muslimun ge ufeddun ta etanu ga muslimun fahaban jonu muslimuge berikam vettuni kiwegen kafaruna rahmatteri kamuge gulun gaim kuri eves yahudin dinna yahudina nasorain emihunna dinna devviyai ei emihunna gulungaim kurima vaagoi muslimunang eha gina guna kehitalli befebe hore emihunna gulungaim kurima iyo musadi kamuga muslimun etanga uluni emme fahun emihun varan nikameti halek getanun nikunnan jemuni gatulu aham wasingi muslimun et muslimunge le hor wale una etanga yahudi ei muslimunge emihunna gulungaim kurima emme fahun emihunge anhenunna kaaveni kon muslimun emi hunna mati maqam utaddi ei emi hun edi ukulen agi gatuga eme pa muslimun ge verikan etanu filagen diei ei Allah wahi kurabani ila yattakhidil mu'minuna al kafirina awliya ebes mu'minahu kafaraku rahmat tariq kum gan hadashe hadagen wane min duril mu'minin mu'minun fiya wa mu'minun ne rahmat tariq gatuga hadam ves jiheni wa man yaf'al dhalika falaysa min Allahi fi shay'in illa an tattaqu minhum tuqa ego tak kantak ko femiha Allah ge hadratun e lakin ebes madade nasren nete emiha ka Allah ka ebes gulun nete na gulun kendu ni isamu illa an tattaqu minhum tuqa e kama kutiya ba mihum emihun ge kiban rangala rakka teri wash kafarun ge kiban emihun kiban rakka teri ve ganna wa yuhadzirukum Allah nafsa Allah subhanahu wa ta'ala kalanga amil la zat fula tiya ba mihum birweti kurabai e bahi Allah nasihat teri ve tiya ba mihum kalanga birweti ve to wa ila Allah al masir tiya ba mihum emri diun wani ekalange hazratare qul in tukhfu ma fi sudurikum aw tubduhu ya'lamuhu Allah kalifan widal wahre tiyabami hun hittauga echche forwa fina nu matafalu ko fina ya'lamuhu Allah Allah ve kandina wodi ganna ekalange hazratuga hama hamae tiyabami nge hituga echche forwi namaves adi faalu kuri namaves Allah ge hazratuga hama hamae unda gulen nune waki echche dene wodi gannawa ekalange hazratuga hama hamae tiyabami hun forwa fawa kantattavs adivan faal kura kantattavs ekalang adortuga hama hamae ekalang dinne wodi gannawae waki echche ekalang ekak undagu wodi nu gannawae ويعلم ما في السماوات وما في الارض ادي ارتكا بيمغا واها اتشي كلاغ مولد دين مودي كنوي والله على كل شيء قدير ادي الله يهريها كمغي ماتشا كولدوم وانت وديغم وارس كلاغ يوم تجد كل نفس ما عملت من خير محضرا ادوست بامهم هدا قراش ابه قيام ادوست ادوهاكي اي كم من نفسس انا هيكم كفا وانا مس حاضر وحتى انا فنان ادوه حاضر قريفا ونيكو malaika bekanu dannawana mi otiye fai haziru kurabba malaika bekanu kurim enage kurimati ga faala kollana engal kurimati ga fatura ala wana enage fai enakan nona ne vesecche ka inkar kurave ka enabuna la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha mi ganate kuda echves du go fai bodo echves uri hache mir himana fai enakan nona inkar kurave ka edwa huga uri ha kamen enage kurimati ga faala wegen daane malaika bekanu فَإِذَا حَاضِرُ قُرْبَانَ هَذَا مَا لَدَيَّ عَتِيد مَلَائِكَةُ بِكَنُ وِدَالْوَانَ مِيُوتِي تِمَنَّ لِيُونُ حُرِيَا اچِن حَاضِرُ قُفَّايَ هَدْوَاهَ تِيدْوَاسْتِي بَامِيُ هَدَانْ قُرَارَ هَدْوَاهَ كِي كُمْ نَفْسَ وَسَيْنَا هِيَ وَعَمَلِكْ قُفِّنَ مَوْسِ كَمْ وَسْ حَاضِرُ فَوَانِكُنْ إِنَا فَنَّانَ وَمَا عَمِلَتْ مِنْ سُوءٍ أَدِنُ بَيَاكَمْ قُرْنَامَ إِكَمْ وَسْ إِنَا حَاضِرُ حُطَّ فَنَّانَ إِكَنْ تَتَّ وَسَيْنَا حَاضِرُ وَأُبَ فَنَّانَ إِنَا قُرْ مَچَنْ حُرِيَا كَمْ حَاضِرُ قُرَ وَهَنَ إِنَا قُرْ مَتِيكَ فَتُرَايَ لَوَيْنَ إِنَا عَمَلُتَ enaka inkara no nan kuraveka tawaddu law anna bainaha wa bainahu amadan ba'ida enako fawa nu bayakan tattan enai kurimati ga hama kurave hinduga enage nafsu edene law anna bainaha wa bainahu amadan ba'ida kimanna ya ya demeduga dur faisala yvinama ki harangalo heye dur masafa yvinama ki harangalo he dur vegem vinama ki harangalo heye timanna amal taka demeduga ويحذركم الله نفسا الله مكن تتتيبا من انغادني اي كلام عمل ذات ولا تيبا من بيروتي كرمتك والله رؤوف بالعباد الله الا تكن نامد حمدر دي وديغم وا اوغاون ترس كلامه اي كلام اوغاون تكن وانا دنيا گسم من هلاك وي هنگجاس ام من فافك تك قراني فافتك ارا گنني اي كلام اوغاون تكما كلام حمدر دين وانا ما ابس انسانكم من دنيا متي گديري نولون اي كلام بگو تون کو فافونو بيس عذاب هم faafayn hama kureveeran ekalaange kofa fanubis azab fanubis mistakun faafatakan araagen faafatakun israaf kura haalwes mistakun duniyamatiiga bahattawa fe tibi allah subhanahu wa taala bahattawa fe tibi ei allah subhanahu wa taala ge ogaawantakan kalaange hamdardi قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم mi ayataki mi aslu ilmer midalwani mi ayataki imtihanu ge ayatake ilmer mi ayate devva fa namakis ayatul mihna ei imtihanu ge ayat ei teba amiun allah deke lobi wanya mi oti e puran jehe kanta balan jehe kanta imtihana nafsu cheu kollanga ami oti qul kale fanu midalwa re in kuntum tuhibbun allah teba amiun allah deke lobi wa kamuga wanya fattabi'uni timan kale fana te ba mun taba wa sha mistu me dawa kore wal ladina amanu ashaddu hubban lillah makka mushriku mus dawa kore mi allah de kelo bi wa kama dawa ay mus dawa ay mi ti timan kale ge fana timan allah te ba mi hun lo bi wa kamu gawana timan allah de kelo bi wa kamu gawana ma fattabi'uni timan kale ge fana taba wa sha e kale ge fanu genestevvi kantatta e genestevvi gotak kurashe mana kuravvi kantatta kum tiya bami hun durwashe e allah deke lobi maki e allah deke lobi maki erun allah subhanahu wa taala wa yaghfir lakum dhunubakum tiya bami hun faafata fusadivane wallahu tiya bami hun deke lobi ode furatama fattabi'uni wa bikum allah tiya bami hun deke kalaange lobi ode gannawane wa yaghfir lakum dhunubakum adi kalaange tiya bami hun faafata fusadivane wallahu ghafurur rahim adi allah subhanahu wa taala yi gina ginen faafusawa o gaawan taras kalaange Allah subhanahu wa ta'ala deke lobi wanya uti rasulat tabaamu enun gotakan Allah deke lobi nuwe vene miha kitam me dawa waay kuryas timan Allah deke lobi wame rasulullah sallallahu alaihi wasallam irshadahu ge macchan amalu nu kuraha hindaku Allah deke lobi wikam ganuan yahudi mes muni timan namen naki Allah ge lobu eti alunne nahnu ahibbau timan namen naki Allah ge lobu eti mi hunne kamak rasulaa emme inkar kuri mi hun ei Allah e kaleg fanan wahi kurawani kaleg fanu mi hem mihem vidal war re mi hunna kale men ti Allah ge lobu eti mi hun kam gaana maran e deshe ne de ne te maraka emme hun Quran kan tatang Allah anga wahmani mi hun e dawwa e te dawwa kam gawanya emme hun mi hem vidal war se Allah teke lo ibbe nuwe ven Rasulullah sallallahu alaihi wasallam kiyaman nugane e ko shakke vesne miya kitai bodu dawai kure Allah subhanahu wa taala kalaange ala deke lobi vejjiya Allah kalaange ala deke lobi vejjiya e Rasulullah tabaa mun lobi mi wani Allah subhanahu wa taala lobi wodi gannawani ekalaange Rasulullah tabaa wima den ekalaange ala deke kalaange lobi wodi gen fiya Allah subhanahu wa taala uduga iulan qurbaane emme fortama jibril allah wahi qurban e jibril timan allah miveni alaku deke lobi wodi gannawa fime ema kalege fanus lobi wada gannawa emi yaku deke ehindu jibril alayhi salam emi yaku deke lobi wada gannawa ehindu jibril alayhi salam komme udakha wada gen iulan qurbane e udu mi uduge ahul verinne allah subhanahu wa taala miveni alaku deke lobi wodi gannawa fiye adi timan kalege fanus lobi wada gen fime tiba mi humbas lobi wada gannawa ena deke huriha uduge ahulwerin ena deke lobiwan em pahum bimuge ahulwerin ge hitavves allah e tawfiq waddawane ena deke lobiwan ei allah subhanahu wa taala kalaange alaku deke lobi odi ganna mafinama ekalaange kanta kurawa gotaki ekamako ekalaange lobi odi gannawani ekalaange rasula muhammad sallallahu alaihi wasallam tabave janam ehnuuni allah emi yaku deke lobi odi nukannawane diinuge huriha kame binaafe meti rasulullah sallallahu alaihi wasallam kiyaman tere gatumuge macha ای اللہ کی من تیر کان گنے وینی اللہ رس اکلانگ رسولا کی من تیر کان گنے گن ایم اکلانگ رسولا این گے کان تتا کورن جہنی اکلانگ رسولا منا کور وی کان تا اکلے فان کی وین ثابت نو کان تتا دین گو کھگ گن وانے کان تتا وانی بی دعایا ایکم گ مچم میست کن نان عذاب لی بے نے دین اللہ وی قربان قل اطیع اللہ والرسول فان تولوا فان اللہ لا يحب الكافرین kalifanu idal wahre allah shay kalang rasulat tiba mi hun kiyaman teri washe allah ra kalang rasulat kiyaman teri ma ki ko ba ei qur'anu ga wa gotan amal kurma adi rasulullah sallallahu alaihi wasallam sunnatu ga wa gotan amal kurun ei kalang ya shay kalang rasulat kiyaman teri kan ada kurma ki fa in tawallaw den ba mi hun e de farata kiyaman teri kan ada kurmun amra alafia fa inna allah la yuhibbul kafirin allah taala kafaron deke lobi odinu gannawa migen dalil qurani allah raay kalaange rasula kiyaman terikan adaanu koffi mi haa ki kafareke ei de fara takiyaman terikan ada kurum miken islam kan mikiyani allah ge rasula allah ge hadratun ekan kamage wadaage ne ma kamakan amali gotun kiyaman gatume ya miken islam kan mikan nukoffi ya islam ka kine waan waaneta nuwaan ekan nukoffi ka islam kan wan islam kan me kiyani rasulullah sallallahu alaihi wasallam allah ka hadratun gena stebi huriya kamen amali gotun qabul kurun ekama me kiyani islam kan amali gotun qabul nukoffi ka islam kan wan muslim kan wan ka afar kan erun ena wani allah wahi kurwa fani inna fa inna allah la yuhibbul kafirin allah ra kalan ge rasula kiyaman terikan ada nukoffi mi ha ki kafir ke allah subhanahu wa taala ka afar deke lobi odi nugannawane to me kasmi hisabat de mere nimalani jamire suwale me be fulak suwal kula kudin de iskan de vene kula kudin ambode timenas kure vene de bagutuke venum hif mattaka enan adun ena makrun ma adun kon hutta enan mi adun nishan ma adun jamaata mer ege oti il meren khilafa fa ege me raji hukam fennani den kam ku ekan wara a kam kabwan mi stakunna ena qurani makrun ma adun jamaatu ga ego ta saudi arabia ga fatwa wes as fa wan ena qurani ei namadu ga tartiba ki wajibe ena qurani jamaatu ga ena ni gannani makrun namada imami ha qurani adi ma mum mes qurani nishan ma adun ena tinra ko ekkofa ena ishinnani attahiyata den imamiha tanura ko ekkure imamiha ko ena salam deeni den dalila hi ko baato hafiya dalila ki ai hama egotan e bahore khawfu na maanduge ekan koffa rasulullah sallallahu alaihi wasallam ei dalila ei ekale fan maad kurawa bae faharu maumumun erra ko ada kuran den emi hunna ekko salam debuma ane bae faharu maumumun las kurawa ekale fan ane rakwe kurawima ekalefana huga salan dinuma ema ekan sabito ekalefana kiba nekom mi tanga di ekahal kame kofi aran akama ka fennan ekahal halate dima ejia aslu masale ki helum terikan kudam helum terikan mistum getran asfia ibas masale nuji hene helum ter muji tamata huga ibas masale nuji hene mentanga wagota ki helum terikame nesa putan hada ko ibas bala mi tambu tahuge meduge hada sa putan yonnan ekoluge demi hun mikoluge demi hun meduge ekaku sabu kon safaka wani nu safaka safu ta tartib kuruman ga ga tu ga tiwa mang yoti ha warang hadis ul tang as bae ego ta eka heri kon hore gen namaz kurama mi ha gen namaz subhan wan kam yoti hadis ul tang as mi hun ge de tere ga ma helun te kan adiyos kudai den um mi da ki helun teri kan auma aun helun teri kan mi stam ge teren aun de mi sta kon masak ka tes no kure e mi hun tibi mi hun hi kurak ka hala mati wan nai mi tibi go ta tibba salam ifan nar kan nuan dunia wi kan tatta kan mi hun ga masai kure he bo naala re ga da dual ki be gan dini kam kan e mi masak ka ten no kuram bi maru ga gan dam bi dunia dunia wi go tung ena kure ebes masak ka ten ena ko nu daane ena dunia mati kure he wa male daane maru wi ma ebbes miyak masakkaten nokure dina behe gotom maulumaten olon filwa ka ebbes miyak gina mihun eti bihama emi hun engunu eti ei emme molo eti kamang huriha kame fude fa eti bi emi hun ikogen eti bi gota ekama dina ki hada bodu echke wahige ilme mi tevis aharun rasulullah sallallahu alaihi wasallam chami din allah furiha kurabbi kudai chetta ama mihun miti bi ama namatu kollam miha ko kiban das veli ma eti din furiha me fa kamang emi hun ei kuri mammage ungun vihe sura kavwala dahan den enage taalimu tan ebote dinuga kanta kuram bi goi magumatin hingan jihe gota age nikunnan jihe gota vannan jihe gota miskita vannan jihe gota nikunnan jihe gota faahane vannan jihe gota nikunnan jihe gota puri ha kame dinu ganga wafe boi e ki ve nu genam wi kanta ta ngenen jihe ora dera kame aslu hai gatu gai mi hun ge hitan shaytana evani warab bodu kehiveri maliye bahe kehiver gurure wadda wadda shaytana ayani mistam geita shaytana hir visna adifa tiya bae mena egi fatiya tibi minbar tiya marangale tiya ma emme fun ilme tiya wa dinu ge emme fun ilme ti tiya pura macca kad denne te ecce e bahuri hem bae mi hum buna fa timan na menna ne ge ecce kiya ban ka kan he aade veni wa ki e bahuri hama diwe him buna fa e ne e barad de rakamen hai gatuwa duniyavi kantattaka masai kurafa den hama dini kantattaka masai kuran jihene erun kamiyabo ti dinne mun oti erun komme miya ki sama allah ge hadratat daan jihene mihe mitanga eka kais nu hurawene me duniyave sallah fana kurawana hagigi manzila ki akhirat duwas edwahu ga kamiyabo vejje miha ei kamiyabo vejje miha ki edwahun eli vejchen ei hagigi echcha ki edwahun libe niyamaten e demi onnani duniyavi goto miha hoda echchen onnani demi e itam mechchen hodias edane ema duniyavi goton hoda evis kamen ena ekko kavwala kavves nu daane adi giyamid doh ko snu onna ne nae por ena ehuga waani ena ko fawa amaluta meh echan nu onna o miharu ane fahu sunnai o den sunnai e hisabun e diyeye meru jamumi kurani aslu bodu uzura katta ka ta mi jamu kureni den gina far jamumi kurani da turen karawati sunnai bani maafu e da turen den misala kar rahu gaves uzura jehjia jama kurevi daane jamami kurani bodu uzura katta ka namadu ege aslum mi ekkiba kollani kollaru ga sunnate sai gatu kunu kureni gina far ema fahu sunnai den kuri sunna ve mi kama katta ka avasve gannam mi kurani mi kurani sunnai ko fiadi ma dikuane ema den ena sunne komme kuran kan jama kuran yaka ae de kama ihu sunne kore dan den fa sunne komme kuran kan men nei namada fa huga asur namada ko fa misal ka men dona namada asur namada is kon mata fas ko jama ko fa men dona namada ge fa sunne alun kuraka den e haran galen nu e fitta hakune li e fa as fa alukanta tahuga misal ka sunnai kamakum fahar ke qiyas nu kurai hinga da yar e jinsun kurai ene qiyas e jinsun kurai ene mehar qiyase bowe ehen jinsakun kuran jehje alakan tahuga kurun rangalennu e jinsum jekon men namade khaufuge bagutu se kurani hama fardu namadu fardu namadu eba mitanga dalil e bali banekka tartiba ki wajiben huriha danna bekalun ittifaqu tartiba wajib kama namadu ga ema es dalile ijma ki es dalile anekka rasulullah sallallahu alaihi wasallam khawfuge gotun e kurabbi namadu ga e harakan e gotak kurabbi kan sabitu wati es mi bar li be e hama fardu namadu kurabbi e kale faanu fardu namadu hama kurabbi e kale faanu ema etanga e gotak wa kan heri sabitu wa den sunnah namadu kurami ha ge fahatu ga fardu namadu kurami ha iqtida ve ve hama fardu namadu kurami ha ge fahatu ga sunnah namadu kurami ha iqtida ve ve ema ege niyat tafatun e sabitu ve fa ema isha namaz qurami ha ge fahatu ga maghrib namaz qurami ha ni tafatu en kurave ne sabitu ve fa o mi har qiyas go sen nune aslu e ki e hi hama sabitu un nasu mat amal pulun sabitu un e e qiyasen nu e ki aslu haqiqatu qiyasen nu e eti sabitu ve ama alu kamuga mi bun namadu ga ehen alu kamen no sida namadu ga oti kan sabitu ve fa misal ke ehen alu kamakun e fada gulun huri kame sabitu ve den e rang e kamuga macca qiyas kurun e harang gale no e rang e harang gale no en qiyas kuraro e goy banji kan ta se ba huri ehen un qiyas rang gale sumane qiyas ma al farq ve gan dan e gabul en kure mi jumhur ilmi rinne qiyas ma al farq ei ea miya deeti mulin tafaat udabima e godaga seeti kabulen nukureve jumhur ilmeringi arihaku qiyas ke babe war bodu echen ei ega e goy vanji hebe ar kan tatavs e bahari sababu tahive se ega vanji he emme ken illa arivahu ba ar kan tatangi bahuri ega e den tan kola unda guwan tafsir kuran mi na wisna wisna kola dati wane e babu ei usul fi kuhuge emme undagu babu qiyas ke babu emme digu es babu natarugo hama kolla eden sunnatuge nete masale sunnatuge masale nete gena rawate sunnatuge gotun liye gen dani dirakwai den ane dirakwai ngi itur dirakwai yar sunnatuge bai ada danniya innu gane se na be enu baraka koffa salan dini mai fu dena kama bese boy sunna ane sunna itta hoga fuhay genda achenu fennan e onna fuhay fa ah fa hot fatum ves fuhay genda fatum ves fuhay genda ne nuni ka farun e mihunge amal ta tile fatel la me ji e mihunge nan ko chi yo ka unge ko ku ta ku ja ko mire eh koje mira kareve eh ah nuune riyan goti nei waki mine kanele fa oti ingil taken mudda devva fei kanaatu ge mide ngiya waatu ge mide ngiya angoti elo man mudda ge mane mingil tawga firihinu ala gen wan wana kurabba ko mi ting ingili ge ala gen wana firihinu angoti e mi mide ingili ge deya tum vesele ene mide ingili ga ema ege mane ge hatara ngote seli daane hatarum gotiyes elidane eden sunnaten ei engan goti elun sunnaten ei rasulullah sallam tabam gotum sahaba ke ashabe kan elun wi kale fan elun wi ma egen dalil qurani ei sunnatek kama pai mehu inkar kore sunnatek nuune bai mehu vidala sawani ei hama ekani hakimu mihan oi kame ke ei angoti elun ei angoti ge bene maksoden ei tagnadu jehum e kale fan tagnadu jassa fina angoti e kom me ka se gota ka se e bahaka ne mbrewen sahaba kira asabe kan furatama elu wiri hangot a rang angoti e rang furatama eng angoti gemi waru hudda dengeti haran kore munima rasulullah sallallahu alaihi wasallam ngeima hurih asabe kalam nengevi ega manake asabe kan salu wagenne tibi den kalifan dennevi rihian gotien ala are rihian goti den ege fa alu rihian goti den kalifan mi mi ingili gelo bikam vesabe tu mi ingili gelo bikam vesar de atuga kanaatuga swaatuga chalu bikam sabita kam emme gina kalifan elo vi kanaatuga emme gina elo vi kanaatuga gadi je hejjen iwan ye سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك